السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আজকাল সংবাদপত্রে বা সারা বিশ্বে সমস্ত মিডিয়াতে একটা খবর খুব বেশি দেখতে পাচ্ছেন, সারা বিশ্বের মধ্যে সরগোল পড়ে গেছে, করোনা করোনা, এ আল্লাহ আমাদেরকে ধ্বংস করোনা। সেই করোনা ভাইরাস চীন দেশে এসেছে এবং দিনের দিন মৃত্যু মিছিল বেড়ে চলেছে, সারা বিশ্বে ছড়িয়ে পড়বে কিনা, কোথাও কোথাও পড়ছে, শুনছি নেপালও ঢুকেছে। এখন এই যে এমন একটা মহামারী, যে মহামারীর আমাদের মানুষের কাছে এসেছে আল্লাহর পক্ষ থেকে নিশ্চয়ই, তাই না? এটা তো মানুষের সৃষ্টি না। আর যদি ওরা বলে প্রকৃতি, প্রকৃতির সৃষ্টিকর্তাকে, প্রকৃতির নিয়মের নিয়ামককে আল্লাহ, আল্লাহ দিয়েছেন। একটা জিনিস আগে জেনে নেব, সেটা হচ্ছে যে আমাদের উপরে যে বালা মুসিবত আসে, মহামারী, বিপদ আপদ, রোগ জ্বালা বালা আসে, যেগুলো কেন আসে, আমাদের শরীয়তের ব্যাখ্যা কি, যে এইসবগুলো হয় কেন, কেন ভূমিকম্প হয়, কেন বান বন্যা হয়, কেন ঝড় তুফান হয়, কেন মহামারী আসে, এর ব্যাখ্যা কি? প্রথম হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একাব আসে। একাব মানে শাস্তি, সাজা, শাস্তি বা সাজা স্বরূপ। মানুষ পাপ করে না করে না, আহা পাপের কথা বলতে হয়, এই পাপের শাস্তি স্বরূপ কি আছে, এই সব আজাব আছে, গজব আছে। আপনি বলবেন হুজুর যারা পাপ করেনি তারা তো ভুগছে, এটা তো হবেই। যদি আমাদের বাংলাতে বলে হ্যাঁটকার সাথে মসুরি পিষে যায়, একটা একটা কলাই পিষতে গিয়ে আর একটা কলাই যেটা দুর্বল থাকে আপনি পিষে যাবে, তাই না? আমভাবে এই বালা আসে, যেখানে ভালো থাকতে পারে খারাপও থাকতে পারে, তো খারাপকে সায়স্তা করতে গিয়ে ভালো তার সঙ্গে পিছে যেতে পারে। নম্বর দুই, সে যদি অপরাধী না হয়, শাস্তিযোগ্য না হয়, তাহলেও দেখা যায় যে শাস্তি পাচ্ছে, তারও বালা আসছে, জ্বালা আসছে, এটা কেন? এটা হচ্ছে মোমেন হলে পড়ে তার ইমানের পরীক্ষা নেওয়ার জন্য। আল্লাহর পক্ষ থেকে যখন এই জ্বালাটা তার জন্য কাছে আসে, তখন জানতে হবে যে সোনা খাঁটি না ভেজাল মার্কা, এই দেখার জন্য কি করতে হয়, আগুনে দিতে হয়। এই পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা কি করেন, পরীক্ষা দেন, ওয়ালা নাবলু ওয়ালনাকুম বিশাই মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসি মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। সেক্ষেত্রে মোমেন ধৈর্য ধরলে কি হয়, পাস করে। আরেকটা হচ্ছে যে খুব বেশি ভালো লোক যদি হয়, আর যত বেশি ভালো লোক হবে তার বালা মুসিবত তত বেশি হবে, তাই না? নাকি ভালো লোক হলে কোনো বিপদই হবে না? না, বেশি হবে। তো সেই ক্ষেত্রে কেন হুজুর, তার মর্যাদা বর্ধনের জন্য। এটা আমরা শুরুতে এটা মনে করতে পারি যে বালা জ্বালা কি জন্য এসেছে। অনেকে বলছে চীন এই করেছে সেই করেছে তার জন্য হয়েছে, হতে পারে আল্লাহ তাআলার পক্ষ থেকে চীনের ওপরে মুসলিমদের অত্যাচার এই সেই, যে তার উপরে বালা হতে পারে, যা ইসলামে মুসলিমদের উপরে অত্যাচার করার ফলে, তারপরে কোরআন নিয়ে কি বলেছে না করেছে জানি না, সেসব প্রচার হচ্ছে, তো তার শাস্তি স্বরূপে আজাব আসতে পারে। কিন্তু মুশকিল হচ্ছে যে তার মধ্যে মুসলিমরা তো আছে, তাই না? মুসলিমরা মারা যেতে পারে। তো সে যাই হোক, যে কারণেই হোক, করোনা বা করোনা ভাইরাস যে এসেছে বালা হয়ে জ্বালা হয়ে, তাতে আমাদের শিক্ষা নেওয়া দরকার। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন সুম্মা লা ইয়াতুবুনা ওয়ালা হুম ইয়াযাক্কারুন। ওরা কি দেখতে পায় না যে ওদেরকে পরীক্ষা করা হচ্ছে প্রত্যেক বছর একবার অথবা দুবার, প্রত্যেক বছর একবার অথবা দুবার করে কি করা হচ্ছে, ফিতনায় ফেলা হচ্ছে, পরীক্ষা করা হচ্ছে, কখনো ভূমিকম্প দিয়ে, সুনামি দিয়ে, ঝড় ঝঞ্ঝা তুফান, ওটাকে এক কদিন আগে কি গেল, নার্গিস না কি কি, বুলবুল বুলবুল বুলবুল গেল, ইত্যাদি ইত্যাদি। এই যে বান বন্যা তুফান, এখনো কোন দেশে কি চলছে? বান চলছে, বন্যা চলছে। তো এই যে এই পরীক্ষা করা হচ্ছে, তাদেরকে পরীক্ষায় ফেলা হচ্ছে, ফিতনায় ফেলা হচ্ছে, প্রত্যেক বছর একবার অথবা দুবার, সুম্মা লা ইয়াতুবুন, অথচ তারপরেও তারা ফিরে আসে না, তারা ফিরে আসে না। ওলা হুম ইয়াযাক্কারুন, আর না তারা উপদেশ গ্রহণ করে। তাহলে আল্লাহ তাআলা কি জন্য ফিতনায় ফেলেন? যাতে করে মানুষ ফিরে আসে। আল্লাহ তাআলা, যেমন আমাদের একটা উদাহরণ দিই, আপনারা দেখবেন কামার, কামার তো বুঝেন যে লোহা, লোহাকে আগুনে দিয়ে কি করে? পিটায়, খুব পিটায়। একটি পাগল হয়ে গেছে নাকি? কেন পিটায়? তাকে সেই লোহা দিয়ে কোনো অস্ত্র গড়াবার জন্য, তার থেকে যে স্বর্ণকার, স্বর্ণকার হালকা করে পিটায়, সোনাকে গরম করে হালকা করে পিটায়। কি পাগল নাকি? উদ্দেশ্য তো আছে নতুন করে কিছু গড়ার জন্য, পুরনো জং ছাড়িয়ে নতুন করে কিছু গড়ার জন্য কি করা হয়? এই পিটানো হয়, পিটানি হয় লাল করে। তো এটা উদাহরণ, আল্লাহ তাআলার উত্তম উদাহরণ, যে আল্লাহ তাআলা এইভাবে মানুষকে কি করেন? পরীক্ষায় ফেলেন, ফিতনায় ফেলেন, যাতে তারা তওবা করে। তওবা করে মানে ঘুরে আসে, ফিরে আসে। আর ইয়াযাক্কারুন, তারা কি করে? নসিহত গ্রহণ করে, উপদেশ গ্রহণ করে, শিক্ষা গ্রহণ করে। শিক্ষা গ্রহণ করার জন্যই আল্লাহ তাআলা পাঠিয়েছেন। অবশ্য যারা যে দেশে, যে দেশ কাফের দেশ, যাদের মধ্যে ইসলাম নেই, ইমান নেই, তারা হয়তো এসবগুলো ভাববে না, তারা ভাববে প্রকৃতির নিয়ম, প্রকৃতির নিয়মে এটা ঘটছে, প্রকৃতির নিয়মে। যারা ইসলাম মানে না, যারা সাপ খায়, যারা ব্যাং খায়, যারা কুকুর খায়, যারা বিড়াল খায়, কি না খায় ওরা, এ জানেন আপনারা, দেশের লোকেরা কি না খায়। তো সেই সব লোকেরা কি তওবা করবে নাকি উপদেশ গ্রহণ করবে? আল্লাহ তাআলার পক্ষ থেকে যেভাবেই হোক শাস্তি এসেছে, গজব এসেছে। আর আমভাবে যেগুলো আসে, আমভাবে গজব কখন আসে, আমভাবে শাস্তি কখন আসে, আমাদের মুসলিমরা যারা, যাদের মধ্যে এই বালা মুসিবত হয়, তাদেরকে এইভাবে বুঝতে হবে কি কি কারণে, আমরা জেনে নেব। ইন্না নাসা ইযা রাআউ আয-যালিমা ফালাম ইয়াখুযু বিয়াদিহি আও শাকা আন ইয়ামাহুমুল্লাহু বিইকাবিম মিনহু। মানুষ যখন অত্যাচার দেখবে, অত্যাচার দেখলে পরে কি করতে হবে? অত্যাচার দেখলে অত্যাচারী এবং অত্যাচারিত উভয়কে সাহায্য করতে হবে। অত্যাচারী এবং অত্যাচারিতকে সাহায্য করতে হবে। সাহাবারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যে অত্যাচারিত মজলুম, যে তাকে তো সাহায্য করব, বাঁচাবো, কিন্তু যে অত্যাচারী, যে জালেম, তাকে কি করে সাহায্য করব? কি বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? যে তাকে জুলুম থেকে কি করবে? বিরত রাখবে, দূরে রাখার চেষ্টা করবে, জুলুম করতে দেবে না। আর তুমি যদি চোখে দেখে এর প্রতিবাদ না করো, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তিন সমদহে। যদি মানুষ এই অন্যায় দেখে চুপ থাকে, বোবা শয়তান হয়ে থাকে, তাহলে সম্ভবত আল্লাহ তাআলা তাদের মাঝে আমভাবে ব্যাপক আজাব নিয়ে এসে তাদেরকে শায়েস্তা করবেন। সেখানে ভালো মন্দ সবাই থাকবে না? থাকবে না। আম আজাব, আম একদম মানে আম করে দেবেন, মানে ব্যাপক করে দেবেন। এ হল প্রথম কারণ, যে যখন আপনি মন্দ কাজ দেখবেন, মন্দ কাজে বাধা দেবেন না, যে কাঠ খাবে সে আঙার হাঁকবে, আমার কি দরকার। ইন্নান নাসা ইযা রাআউল মুনকার ফালাম ইউগাইরুহু আও শাকা আন ইয়াউমাহুমুল্লাহু বিইকাবিম মিনহু। একই কথা, যে ব্যক্তি গড়িত কাজ দেখবে, মন্দ কাজ, ওখানে জুলুমের কথা হলো, এখানে জুলুম তো মন্দ কাজ, তাই না? যে কোনো মন্দ কাজ দেখবে, অশ্লীলতা দেখছেন, পাশে ওখানে বসে আছে, চলছে ওদের, আপনি পা দেখে লেগে, আজকাল তো আস্তে আস্তে তাই হচ্ছে না, ইউরোপের মতো, কেউ কিছু বলার নাই, আবার বলতে গেলে আপনাকে বুঝতেই তো খবর আছে, ইপটিজিং রুখতে যাবেন, আপনাকে পিটিয়ে দেবে, আপনার নিজের বোন বাঁচাতে পারছেন না, তো বলতে গিয়েও সমস্যা আছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আবার তার ভাব বেঁধে দিয়েছেন, যদি না পারো, শক্তি দ্বারা না পারো, তাহলে কি করতে হবে? মুখ দ্বারা, ভালো কথা বলে। তাতেও যদি সমস্যা হয় তাহলে কি করতে হবে? অন্তর দ্বারা, তোমার অন্তরও যদি এই ঘৃণাটা না থাকে, তাহলে অপেক্ষা করো, শাস্তি আসছে। বেশ, অন্য এক হাদিসে আছে যে তাদের মধ্যে শক্তি আছে, শক্তিশালী হওয়া সত্ত্বেও যদি বাধা না দেয় তাহলে এই শাস্তি আম হয়ে যায়। আর একটা হাদিসে আছে, লা তাযালু উম্মতি বিখাইরিন মা লাম ইয়াফশু ফীহিম ওয়ালাদুজ্জিনা। উম্মত, আমার উম্মত ভালোতে থাকবে যদ্দিন পর্যন্ত না তাদের মাঝে জারজ সন্তান বেশি আকারে দেখা দিয়েছে। জারজ সন্তান, জারজ সন্তান বুঝতে পারছেন কোথেকে আসে? জারজ সন্তান আসে অবৈধ সম্পর্ক থেকে, বিবাহ বহির্ভূত সম্পর্ক থেকে, চাহে বিয়ের আগে হোক অথবা বিয়ের পরে হোক। কত কুমারী মা আর কত সন্তান হচ্ছে, কত সন্তানকে হত্যা করে ফেলা হচ্ছে, মেরে দেওয়া হচ্ছে, কিসের জন্য? অবৈধ হওয়ার জন্য। উম্মত ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে যতক্ষণ পর্যন্ত না এই জারজ সন্তান দেখা যাবে, ব্যাপক হয়ে যাবে। ওয়ালাদুজ্জিনা ফা আউশাকা আন ইয়ুম্মাহুমুল্লাহু বিআযাব, তখন আল্লাহ তাআলা আমভাবে আযাব প্রেরণ করবেন, ব্যাপকভাবে আযাব প্রেরণ করবেন। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা হাদাইতুম ইলাল্লাহি মারজিউকুম জামিআন ফাইনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, সূরা মায়েদা 105 নম্বর আয়াত। হে ইমানদাররা, তোমরা যদি ভালো হও তাহলে অপরে খারাপ হলে তোমাদের কোনো সমস্যা নেই। কি বুঝছেন? যে নিজে ভালো হলেই ভালো, চাচা আপন জান বাঁচা, যদি এইটাই হয়। কোরআনের আয়াতের উদ্দেশ্য এটা নয়, তোমরা ভালো হলে তোমাদের শাস্তি, তোমরা সব পাবে, যে ভালো নয় সে শাস্তি পাবে, ঠিক আছে। কিন্তু ভালো হওয়ার জন্য মানুষকে কি করতে হবে? উপদেশ দিতে হবে, যে কর্তব্য আছে সেই কর্তব্য পালন করতে হবে। এ নয় যে আমি চুপ করে দেখব, তা চলবে না, বরং সৎ কাজের আদেশ এবং মন্দ কাজে বাধা দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে বলেছেন, ইয়া মাআশারাল মুহাজিরিন খামসুন নিজাব তুলিতুম বিহিন্না ওয়া আউযু বিল্লাহি আন তুদরিকুহুন্না। হে মুহাজির দল, পাঁচটি কর্ম এমন রয়েছে যাতে তোমরা লিপ্ত হয়ে পড়লে উপযুক্ত শাস্তি তোমাদেরকে গ্রাস করবে, আর আমি আল্লাহর নিকট পানাহ চাই যে যাতে তোমরা তা প্রত্যক্ষ না করো, যেন সেই পাঁচটা জিনিস না দেখো। কি কি? নম্বর এক, লাম تظهر الفاحشة في قوم قط حتى يعلنوا بها إلا فشى فيهم الطاعون والأوجاع التي لم تكن مضت في أسلافهم الذين مضوا. কি? নম্বর এক, যখনই কোন জাতির মধ্যে অশ্লীলতা, অশ্লীলতা সব থেকে বেশি, সব মানে শেষ পর্যায়ে, অশ্লীলতা তো আপনার চোখ মারা থেকে নিয়ে হাসাহাসি থেকে শুরু হয়, তাই না? শেষ পর্যায়টা কি? ব্যবিচার, বিবাহ বহির্ভূত সম্পর্কে অবৈধ নারী পুরুষের মিলন, যেটা ব্যবিচার বলা হয়। আর আজকাল তো ব্যবিচার বলতেই চায় না, ওদের অভিধানে যেন ব্যবিচারটা নেই, মানে যদি আপোষে রাজি থেকে করে তো সমস্যা নেই, ধর্ষণটা অবশ্য অন্যায়, কিন্তু প্রেম ভালোবাসাটা, আর প্রেম ভালোবাসার ভিতরে কি আছে বুঝতেই পাচ্ছেন, সেটা আমার নাই নয়। প্রেম করা কি, আমি কি প্রেম করে ভুল করেছি? আপনারা শুনবেন খুবই, প্রেম করা কি খারাপ জিনিস? কিন্তু অবৈধ প্রেম করা নিশ্চয়ই খারাপ জিনিস। বৈধ প্রেম তুমি করো তোমার স্বামীর সাথে, তোমার স্ত্রীর সাথে, সেটা না, না ওটা তো পাওনা আছে, ওটা হচ্ছে ফিক্সড ডিপোজিট, আর আর কারেন্ট অ্যাকাউন্ট তো কিছু খুলতে হবে। এই যে মানুষের যে বুলি, আল্লাহুল মুস্তাআন, যখনই ব্যবচার প্রকাশ্যভাবে ব্যাপক হবে, প্রকাশ্যভাবে আপনি দেখছেন, যান আপনি, আপনি সমুদ্র সৈকতে যান, আপনি পার্কে যান, দেখতে পাবেন আপনি প্রকাশ্যভাবে ব্যাপক হবে। আর দেশে দেশে খুলে রাখা হয়েছে বেশ্যাখানা, নিষিদ্ধ পল্লী, তাই না? তাদেরকে লাইসেন্স দিয়ে খুলে রাখা হয়েছে, আল্লাহুল মুস্তাআন। এইভাবে প্রকাশ্যে ব্যবচার চলছে, যখন এরকম হবে তখনই সেই জাতির মধ্যে প্লেগ আসবে। প্লেগ একটা রোগ, প্লেগ রোগ সাধারণত ওই যে ঘায়ের মতো, কি বলে, ফোঁড়ার মতো হয়, মহামারী একটা, এবং এমন মহামারী ব্যাপক হবে যা তাদের পূর্বপুরুষদের মাঝে ছিল না, তার মানে আগে শোনা যায়নি, এই নাম শুনিনি, এরকম অসুখ হয় জানি না, জানতাম না, তাই না? এডস শুনেছিলেন কোনদিন? এডস, এডস শুনেছেন, কিন্তু তার এর আগে এডস এর খবর জানতেন না। নতুন ভাবে কত রকম সিফিলিস, গনোরিয়া, আরো কি কি রোগ, এখন এই যে নতুন নতুন ভাইরাস আসছে, সোয়াইন ফ্লু, বার্ড ফ্লু, তারপরে আরো কত রকমের, যেমন এটা এটা কি করোনা, আপনারা শুনেছেন কোনদিন? কোনদিন শুনেননি? নতুন নতুন ভাবে রোগ আসছে যা তাদের পূর্বপুরুষদের মাঝে ছিল না। তারপরে আরো চারটে আছে, সংক্ষেপে বলে দিই যে ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়াল ওয়াল মিজান ইল্লা উখিযু বিসসিনিন ওয়া শিদ্দাতিল মুনা ওয়া জাওরি সুলতানি আলাইহিম, যে জাতি মাপ ও ওজনে কম দেবে সে জাতি দুর্ভিক্ষ, কঠিন খাদ্য সংকট এবং শাসক গোষ্ঠীর অত্যাচারের শিকার হবে। ওয়ালাম ইয়ামনাউ যাকাত আমওয়ালিহিম ইল্লা মুনিউল কাতর মিনাস সামা ওয়া লাউলাল বাহাইম লাম ইয়ুমতারু, যে জাতিই তার মালের যাকাত দেওয়া বন্ধ করবে সে জাতির জন্য আকাশ হতে বৃষ্টি বন্ধ করে দেওয়া হবে, যদি অন্যান্য প্রাণীকুল না থাকতো তাহলে তাদের জন্য আদৌ বৃষ্টি হতো না। তাহলে বৃষ্টি হচ্ছে কেন? প্রাণীর জন্য হচ্ছে, আর মানুষ জাকাত দিচ্ছে না বলে তার জন্য জাকাত পানি না হওয়াই উচিত, বৃষ্টি না হওয়াই উচিত, দিচ্ছে না জাকাত, কিন্তু প্রাণীর জন্য আল্লাহ তাআলা জাকাত দিচ্ছেন, গাছপালা পশু পক্ষী তাদের জন্য। ওয়ালাম ইয়ানকুদু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলিহি ইল্লা সাল্লাতাল্লাহু আলাইহিম আদুওয়া মিন গায়রিহিম ফা আখাযু বাযা মা ফি আইদিহিম, যে জাতি আল্লাহ তার রাসূলের প্রতিশ্রুতি ভঙ্গ করবে সে জাতির উপরেই তাদের বিজাতীয় শত্রু দলকে ক্ষমতাসীন করে দেওয়া হবে, যারা তাদের মালিকানাভুক্ত বহু ধন সম্পদের সম্পদকে নিজেদের কুক্ষিগত করবে। মুসলমানরা, তোমরা আল্লাহর অঙ্গীকার, আল্লাহর প্রতিশ্রুতি ভঙ্গ করেছ, রাসূলের প্রতিশ্রুতি ভঙ্গ করেছ, এখন তোমাদেরকে বিজাতীয়, তোমাদের না মুসলিম জাতি না অন্য জাতীয়, তবে হ্যাঁ অন্য জাতির হাতে তোমার ধ্বংস হবে না, এটা গ্যারান্টি আছে, কিন্তু অন্য জাতিকে তোমাদের উপরে আধিপত্য দেওয়া হবে আর তারা তোমাদের ধন সম্পদ নেওয়ার চেষ্টা করবে। কিসের জন্য? যেহেতু আল্লাহর সঙ্গে তোমরা কি করেছো? ওয়াদা খেলাপি করেছো, আল্লাহর সঙ্গে প্রতারণা করেছ, ফলে তোমরা আত্মপ্রতারণা করেছ, আর তোমাদের শাস্তি হবে। চার নম্বর গেল পাঁচ নম্বর, ওমা লাম তাহকুমা ইম্মাতুহুম বিকিতাবিল্লাহ ওয়া ইয়াতাখায়্যারু মিম্মা আনজালাল্লাহু ইল্লা জাআলাল্লাহু বাসাহুম বাইনাহুম, যে জাতি শাসক গোষ্ঠী মুসলিম শাসক গোষ্ঠী যতক্ষণ পর্যন্ত না আল্লাহর কিতাব আল্লাহর বিধান অনুযায়ী দেশ পরিচালনা করবে, দেশ শাসন করবে, ততক্ষণ পর্যন্ত তিনি তাদের মাঝে গৃহদ্বন্দ্ব অবস্থায় রাখবেন, আপোষে গৃহযুদ্ধ লেগেই থাকবে, একে অপরকে দোষারোপ করবে, একে অপরকে মারবে, ইত্যাদি ইত্যাদি। এই হচ্ছে পাঁচটি। আর অন্য একটা হাদিসে একটা সংক্ষেপে এই পাঁচটির কথা আছে, যার মধ্যে আলোচ্য বিষয় সেখানে সেটাও আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন পাঁচটির প্রতিফল, পাঁচটি জিজ্ঞাসা করা হল, হে আল্লাহর রসুল পাঁচটির প্রতিফল পাঁচটি কি? খামসুন বে খামস, কালু ইয়া রাসূলুল্লাহ ওমা খামসুন বে খামস, কাল মা নাকাযা কওমুন আল আহদ ইল্লা সুল্লিত আলাইহিম আদুহুম, যে জাতি আল্লাহর প্রতিশ্রুতি ভঙ্গ করবে সেই জাতির উপরেই তাদের শত্রুকে ক্ষমতাসীন করে দেওয়া হবে। আল্লাহর সাথে প্রতারণা করলে শাস্তি পাবে, তোমাদের তোমাদের যারা শত্রু তারা তোমাদের উপরে কি হবে? আধিপত্য পাবে, আর তোমাদেরকে নানাভাবে শাস্তি দেবে, তোমাদের ধনসম্পদ লুট করার চেষ্টা করবে, তোমাদের অধিকার ছিনিয়ে নেবে, তোমাদের অধিকার প্রদান করবে না, ইত্যাদি ইত্যাদি। নম্বর দুই, ওমা হাকামু বেগাইরে মা আনজালাল্লাহ ইল্লা ফাশাফিহিমুল ফাকর, যে জাতি আল্লাহর অবতীর্ণকৃত সংবাদ সংবিধান ছাড়া অন্য দ্বারা অন্য সংবিধান দ্বারা বিচার করবে সেই জাতির মাঝে দরিদ্র দরিদ্রতা ব্যাপক হবে, দারিদ্র ব্যাপক হবে। তার মানে ওই যে বুঝতেই পাচ্ছেন আজকে দেশের কত মানুষ বলা হচ্ছে দরিদ্র সীমার নিচে, অধিকাংশ মানুষ হচ্ছে দরিদ্র, এটা ব্যাপক হয়ে যাবে। তারপরে অর্থনৈতিক অবস্থা কি হয়ে যাবে? খারাপ হয়ে যাবে, অর্থনৈতিক অবস্থা একেবারে নিচে নেমে যাবে, ইত্যাদি ইত্যাদি। নম্বর তিন, বলা জাহারাত ফি হিমুল ফাহিশাতু ইল্লা ফাশা ফি হিমুল মাউত, এটা হচ্ছে আমাদের আলোচ্য বিষয়, যে জাতির মাঝে অশ্লীলতা বা ব্যভিচার প্রকাশ পাবে সে জাতির মাঝে মৃত্যু ব্যাপক হবে, সে জাতির মাঝে ব্যভিচারের ফলে মৃত্যু ব্যাপক হবে। এক তো হচ্ছে যে ব্যভিচারের কারণেই এমনি মৃত্যু ঘটছে, ঘটনা ঘটে না, যদি পরকীয়া হয় তাহলে খুন হয় না? হয় না। প্রেমিক প্রেমিকাকে খুন করছে, প্রেমিকা প্রেমিককে খুন করছে, স্ত্রী স্বামীকে খুন করছে, স্বামী স্ত্রীকে খুন করছে, কিসের জন্য? এই অবৈধ প্রণয় ভালোবাসার জন্য, ত্রিকোণ প্রেম, কোন কোন হয় চতুষ্কোণ হয়, দিয়ে একজন তুই আমারই হবি আর কাউকে দেবো না, তখন খুন করছে। তারপরে অবৈধ সন্তান কত অহরহ কি করছে, খুন করছে, তো এইভাবে এমনকি পথের কাঁটা দূর করার জন্য কাঁটা স্বরূপ মাকে হত্যা করছে, বাপকেও হত্যা করছে, কত খুন ব্যভিচারের ফলে, এ তো আছেই। কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে শাস্তি হয়ে কি হবে, এই ধরনের এই যে আজাব আসবে, গজব আসবে, মহামারী আসবে, ফলে তাদের মাঝে কি হয়ে যাবে, মৃত্যু ব্যাপক হয়ে যাবে। নম্বর চার, ওয়ালা মান আউ যাকাত ইল্লা হুবিসা আনহুমুল কাতার, ও আগের হাদিসেও বলা হয়েছে যাকাত বন্ধ করলে বৃষ্টি বন্ধ হয়ে যাবে। আর পাঁচ নম্বর হচ্ছে ওয়ালা তাফাফুল মিকিয়ালা ইল্লা মুনিউন নাবাত ওয়া উখিযু বিসিনিন, যে দাড়ি মারা শুরু করবে, দাড়ি মানা যার দাড়ি মাপ পরিমাপ দিয়ে ব্যবসা করে তারা দাড়ি মারে, তাই না, লাভটা এমনি টাকাতেও নেয় আবার পণ্যেও লাভটা নিয়ে নেয় বা নিতে থাকে, মানুষকে ঠকায়, তো সে জাতি ফসল থেকে বঞ্চিত হবে এবং দুর্ভিক্ষে আক্রান্ত হবে। এ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী, ভবিষ্যৎবাণী ওহীলব্ধ, আল্লাহ তাআলা জানিয়েছেন, তিনি বলেছেন ভবিষ্যতে এরকম ঘটবে এবং ঘটছে, আপনার চোখের সামনে তা দেখছেন। এবারে বুঝতেই পাচ্ছেন যে আমরা করোনা নিয়ে আলোচনা করছিলাম, করোনাকে ভয় করো না, আর আল্লাহকে বলেন যে আল্লাহ তুমি আমাদেরকে ধ্বংস করো না। এখন আল্লাহকে কিভাবে বলবেন যে আল্লাহ তুমি আমাদেরকে ধ্বংস করো না, করুণাময় আল্লাহর আজাব ও গজবকে ভয় করো এবং তার নিকট প্রার্থনা করো, কিভাবে করবেন, আমি দু চারটা দোয়া বলে আমি শেষ করবো আজকে। আল্লাহ হুম্মা ইন্নি আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরা, একটা ব্যাপক দোয়া, সহজ দোয়া। যদি আপনি খুলে খুলে বলতেন আল্লাহ তুমি আমাকে মহামারী থেকে বাঁচাও, আল্লাহ আমাকে প্লেগ থেকে বাঁচাও, আল্লাহ আমাকে কলেরা থেকে বাঁচাও, আল্লাহ আমাকে এই এই থেকে বাঁচাও, এরম ভাবে আপনি বলে দেন, যেমন রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, বলেন তো এতে কি নেই, কি নেই, এতে সব আছে, আপনি যে কল্যাণটা চাইবেন এই দোয়াটা পড়ুন, যে অকল্যাণ থেকে বাঁচতে চাইবেন এই দোয়াটা পড়ুন, যথেষ্ট। যদি আপনার তফসিলি দোয়া মুখস্থ না থাকে, তফসিলি দোয়াও আছে এখানে, আপনি আল্লাহর কাছে নিরাপত্তা চাইলেন, নিরাপত্তা মানে কিসে থেকে নিরাপত্তা, কিসে থেকে অনিরাপত্তা হয় আপনার, নিশ্চয় মানুষ থেকে নিরাপত্তা, মানুষ মানুষের ক্ষতি করে, তাই না, জিন থেকে নিরাপত্তা, জিন মানুষের ক্ষতি করে, পশু পক্ষী থেকে, পশু পশু বিশেষ করে হিংস্র পশু থেকে নিরাপত্তা, যেটা আপনার মানুষের ক্ষতি করে, সরীসৃপ থেকে নিরাপত্তা, যেটা মানুষের ক্ষতি করে, চোর ডাকাত গুন্ডা সন্ত্রাসী এসব আছে, নানা রকম আছে, আবার আবহাওয়ার যে প্রকৃতির যে মানে যে যে আজাবগুলো গজবগুলো আছে আল্লাহর পক্ষ থেকে আসে, তার মানে এ থেকে কবল থেকে কি চাই আমরা, মুক্তি চাই, নিরাপত্তা চাই। আচ্ছা, আমরা আমভাবে নামাজের মধ্যে এক জায়গাতে নিরাপত্তা চাই, সেই জায়গাটা কোন জায়গা, আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহ দুনিয়া ও আখিরাতে আমি ক্ষমা চাই এবং নিরাপত্তা চাই, এটা ব্যাপক দোয়া। কিন্তু নিরাপত্তা চাই, ক্ষমা চাই, আমরা নামাজের ভিতরে একটা জায়গায় দুই সেজদার মাঝখানে, দুই সেজদার মাঝখানে কি বলি, আল্লাহুম্মা ফিলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়া আফিনি, আহা দেখেন, আমরা জানি না, আমরা চাই কিন্তু আমরা কি চাই জানি না। একজন বলছে হুজুর আমরা তো চাই কিন্তু কি চাই জানি না, কি আল্লাহ তো জানছেন, আল্লাহ তো আরবি বোঝেন, তাই না, আল্লাহ তো সব ভাষাই বোঝেন, বোবার দোয়াও আল্লাহ কবুল করেন, তাই না, কিন্তু তুমি যদি মনের ভিতরে না রাখো যে আমি আল্লাহর কাছে কি চাইছি, আল্লাহ দেবেন নাকি, আল্লাহ তাআলা কলবিন গাফেল থেকে দোয়া কবুল করেন না, আপনার কলব হচ্ছে গাফেল, উদাসীন, আপনি কি চাইছেন আমি নিজেই জানেন না, আর বলছেন আল্লাহ তো যা বুঝছেন, আল্লাহ কি বুঝছেন, আপনার মনের কথাটা বুঝবেন, তো আপনার মনে আছেটা কি, মনে তো কিছুই নেই। সুতরাং আমরা নামাজের ভিতরে নিরাপত্তা চাই, যে আমরা যখনই মহামারী আসে ভয় লাগে, সর্বনাশ, হ্যাঁ যদি আমাদের শুরু হয়ে যায় আমাদের দেশে তো বাঁচার কোনো উপায় থাকবে না, কত কত লোককে হাসপাতালে ডাকবে, কত কিভাবে চিকিৎসা করবে, যদিও বিজ্ঞানের অনেকটা উন্নতির কারণে এখন সেটাকে আল্লাহর ইচ্ছাতে মানে কি বলে ওটাকে বাধা দেওয়া, হ্যাঁ বাধা দেওয়া হয়ে সহজ হয়েছে এবং ক্ষতির সংখ্যা কম হয়েছে, যদি এটা না থাকতো আরো ক্ষতি হতো, তাই না, অবশ্য আল্লাহ চাইলে সেটা আল্লাহর ইচ্ছাতেই, সুতরাং আল্লাহর কাছে নিরাপত্তা চাইতে হবে। আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। দ্বিতীয় দোয়া হচ্ছে আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল মারাদ ওয়াল জুনুন ওয়াল জুজাম ওয়া মিন সাইয়িল আসকাম, মানে হে আল্লাহ আমি তোমার কাছে রোগ থেকে পানাহ চাইছি, ওইটা বারাস, মারাজ না বারাস, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাস ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া মিন সাইয়িল আসকামি, তার মানে হে আল্লাহ আমি অবশ্যই তোমার নিকট ধবল কুষ্ঠি, ধবল রোগ আছে না ওই যে সাদা হয়ে যায় ওই রোগ থেকে, এবং পাগল হয়ে যাওয়া থেকে, কুষ্ঠ রোগ থেকে, এবং সকল প্রকার কঠিন ব্যাধি থেকে, দেখেন শেষকালে সকল প্রকার কঠিন ব্যাধি থেকে আমি কি চাইছি, আশ্রয় প্রার্থনা করছি। আর দু নম্বর তিন নম্বর দোয়া হল আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাস সামামি ওয়াল বাকামি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়াল বারাসি ওয়া সাইয়িল আসকাম, এখানেও এক ওই এভাবেই ব্যাপক আছে, তফসিলের পরে ব্যাপক আছে। আল্লাহ আমি তোমার কাছে অবশ্যই বধিরতা, বধিরতা মানে যেন কানে কালা না হয়ে যায়, মুখতা, মুখতা মানে মুখে বোবা না হয়ে যায়, উন্মাদনা মানে পাগল যেন না হয়ে যায়, কুষ্ঠ রোগ যেন না হয়, ধবল রোগ সাদা হয়ে যায় চামড়া সেটা যেন না হয়, এবং সকল প্রকার কঠিন ব্যাধি থেকে, কঠিন ব্যাধি থেকে আমি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি। চার নম্বর দোয়া হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন মুনকারাতিল আখলাকি ওয়াল আমালি ওয়াল আহওয়াই ওয়াল আদওয়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন মুনকারাত আল আখলাক ওয়াল আমাল ওয়াল আহওয়া ওয়াল আদওয়া, হে আল্লাহ আমি তোমার নিকট অবশ্যই দুশ্চরিত্রতা, অসৎকর্ম, কুপ্রবৃত্তি এবং কঠিন রোগ, দুরারোগ্য যাকে বলে, এই কঠিন রোগ, সেই রোগ থেকে আমি আশ্রয় প্রার্থনা করছি। এই কটি দোয়া যদি আপনি মুখস্থ করেন, আল্লাহর কাছে চান, তাহলে এই করোনা থেকে আমরা আল্লাহর করুণা লাভ করতে পারবো। আল্লাহর কাছে না চাইলে এমনি পাবো? আল্লাহ ভরসা, আল্লাহ কারিম, আমরা অনেক সময় বলি আল্লাহ কারিম, তো আল্লাহ কারিম আল্লাহর উপরে ছেড়ে তো দিলেন, আল্লাহর উপরে ভরসা আছে, ভরসা রাখতে হবে আল্লাহর উপরে, আল্লাহর উপরে ভরসা রেখে আপনি এই দোয়া আল্লাহর কাছে চেয়ে নেবেন যে আল্লাহ তুমি আমাদেরকে কি করো না, আমাদেরকে এই করোনাতে কি বিপদগ্রস্ত করো না, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা এই সব দুরারোগ্য রোগ থেকে, মহামারী যত ব্যাধি আছে এই সব থেকে দূরে থাকতে পারি। আল্লাহ আমাদেরকে নিরাপত্তা দেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।